السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় কিছু জীবজাত পাপ নিয়ে, যেমন আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি যে মানুষ জীবের মাধ্যমে কিছু এমন পাপ করে থাকে যেটা জীবের মাধ্যমেই হয়। সুতরাং এই শ্রেণীর কিছু কথাবার্তা, কিছু পাপ পঙ্কিলতা থেকে আমাদের দূরে থাকা একান্ত কর্তব্য। এর মধ্যেই একটা পাপ হল কুস্বপ্ন প্রকাশ। যখন আপনি স্বপ্ন দেখবেন, যদি স্বপ্নটা খারাপ হয়, নোংরা স্বপ্ন হয়, তো সেই স্বপ্ন আপনি আপনার বন্ধু মহলে প্রকাশ করবেন না, কারণ খারাপ স্বপ্ন। অতএব খারাপ স্বপ্ন হলে পরে সেটাকে আপনি গোপনে রেখে দেন, কারণ স্বপ্ন আপনারা জানেন স্বপ্ন হয় তিন প্রকার। এক প্রকার স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, তার নেক বান্দাকে দেখানো হয়। আর দ্বিতীয় প্রকার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, শয়তান মুসলিমকে নানা রকম খারাপ স্বপ্ন দেখিয়ে ভয় দেখায়, তাকে অসুখী করে, তাকে চিন্তিত করে, তাকে প্ররোচিত করে, কুমন্ত্রণায় ফেলে, প্রলোভিত করে, ইত্যাদি ইত্যাদি শয়তান। আর এরই মাঝামাঝি একটা স্বপ্ন আছে যেটা আপনার শয়তানের পক্ষ থেকেও নয় আর আল্লাহর পক্ষ থেকেও নয়, সেটা হচ্ছে আপনার মনের কল্পনা। সারাদিন যেটার জন্য আপনি বেশি টেনশন করেন সেটা আপনি স্বপ্নে দেখেন, যাকে আপনি বেশি ভালোবাসেন তাকে স্বপ্নে দেখছেন, যাকে আপনি বেশি ঘৃণা করেন তাকে আপনি স্বপ্নে দেখছেন। এটা হয় মানুষের মানসপটে, মানুষের মানসপটে তার ওই কল্পনা, সারাদিনের যে আলোচনা, আলাপ আলোচনা তার মনে ভেসে ওঠে, এই শ্রেণীর স্বপ্ন। যদি এই শ্রেণীর স্বপ্ন আপনার খারাপ হয়, মনে করুন আপনি কোনো খারাপ জায়গায় কাজ করেন, যেমন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা একই সাথে উঠা বসা করে, তারা একই সঙ্গে নষ্টি ফষ্টি অনেক কিছু করে, যদি এই শ্রেণীর কোন স্বপ্ন হয় তো সেই স্বপ্ন আবার বন্ধু মহলে প্রকাশ করবেন না যে অমুককে নিয়ে এই করলাম, অমুককে এই করলাম, অমুককে সেই করলাম, বা বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন নোংরা জিনিসকে আপনি প্রকাশ করছেন, এটা ঠিক না, এটা জায়েজ না। তেমনি যদি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় তাহলে সেই স্বপ্ন প্রকাশ করা জায়েজ না। যেমন একজন স্বপ্ন দেখছে যে সে তার মাথাটাকে কেটে ফেলেছে, মাথাটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর সে মাথার পেছনে পেছনে ছুটছে, এটা কি হলো? এটা খারাপ স্বপ্ন, কুস্বপ্ন, শয়তান এইভাবে স্বপ্ন দেখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউহাদ্দিসান্না আহাদুকুম বিতালাউবি শয়তানি বিহি ফি মানামে, তোমাদের মধ্যে যে এরকম স্বপ্ন দেখবে শয়তান তার সঙ্গে খেলা করে, তো শয়তানের খেলা যেন সে বয়ান না করে, অপরের কাছে প্রকাশ না করে। এই শ্রেণীর বহু রকমের আজে বাজে বহু স্বপ্ন আপনি দেখবেন, সেই স্বপ্নগুলো প্রকাশ করা উচিত না। আর যেগুলো ভালো স্বপ্ন আপনি মনে করেন অথবা খারাপ স্বপ্ন মনে করেন, তাহলে সেইগুলো এমন লোককে প্রকাশ করতে হয় যে লোক তার অর্থ করতে পারে, কিংবা যে লোক কোনো খারাপ অর্থ না করে। যেমন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি লোক সমাজে উলঙ্গ হয়ে যাচ্ছেন, স্বপ্নে আপনি দেখছেন আপনার এমন জায়গা যে জায়গাতে কাপড় থাকা দরকার সে জায়গায় কাপড় নেই, উলঙ্গ হয়ে যাচ্ছেন, এই স্বপ্ন ভালো না খারাপ? এই স্বপ্ন খারাপ স্বপ্ন। এখন আপনি যদি কাউকে বলেন তো সে হয়তো একটা মানে করবে, আর বলা হয় স্বপ্নের যে মানে করা হয় সেই মানে ফলে যায়। সুতরাং এমন মানুষকে বলবেন না যে খারাপ মানে করবে, যে আপনার ভালো লোক, ভালো বন্ধু অথবা ভালো, যে আপনার মঙ্গল চায়, আপনার শুভাকাঙ্ক্ষী, তাকে আপনি বলতে পারেন, সে আপনার অমঙ্গল কামনা করবে না। কিন্তু যদি এর মানে করতে চান তাহলে সে হয়তো আপনাকে মনে করবে যে আপনি এমন এক কাজ করবেন যে কাজের ফলে সমাজে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, সমাজে লাঞ্ছিত এবং অপমানিত হবেন। এক ভাই বলছেন যে আমি স্বপ্ন দেখি বারবার যেন আমি ছোট বাচ্চাদের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছি, আমার লুঙ্গিটা খুলে পড়ে যাচ্ছে, কিংবা পায়খানা করছি ছোট বাচ্চার সামনে, পেশাব করছি লোকের সামনে। তো এ স্বপ্নের অর্থ হল যে ছোট ছোট কেউ, তা আপনার থেকে বয়সের ছোট কেউ আপনাকে কি করবে, অপমানিত করবে, বলল এটাই ঘটেছে, সত্য স্বপ্ন। এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আজকেই একজন আমাকে প্রশ্ন করল যে সে স্বপ্নে দেখেছে যে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, হঠাৎ করে এক লোক এসে বলছে যে তুমি জাহান্নামী। এর মানে কি? এর মানে খুঁজে দেখা গেল, যা অর্থ বোঝা গেল যে নিশ্চয়ই সে এমন কাজ করছে, বলছে ভালো লোক, নামাজি লোক, তবুও তাকে জাহান্নামী বলছে, তার ভয় হয়ে গেছে। জানতে হবে সে এমন কোন গোপনে খারাপ কাজ করছে যেটা সবাই জানে না, অথবা এমন উপার্জন করছে, হারাম কামাই সে করছে গোপনে গোপনে, সে নিজে বুঝতে পারছে না হারাম, অথবা বুঝে সুঝে সে করছে হারাম কামাই, আর সেই হারাম কামাই খাচ্ছে, যার ফলে তাকে জাহান্নামী বলে সতর্ক করা হচ্ছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়। আর শয়তানের পক্ষ থেকে যেগুলো হয় সেগুলো আপনি বুঝতেই পারছেন, নোংরা জিনিস দেখানো হয়। এখন শয়তানের লাভ কখন হবে? যখন এমন স্বপ্ন দেখাবে যার ফলে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন, কিংবা যার ফলে আপনি কোন ফরজ ত্যাগ করবেন। রাত্রে ঘুমিয়ে আছেন, এমন স্বপ্ন দেখলেন যে ফজরের নামাজ পড়তে আর ইচ্ছা হবে না, হয় না হয় না, গোসল করতে হবে। এই গোসল করে ফজরের নামাজ এই ঠান্ডার দিনে কে পড়বে? এতে শয়তানের লাভ হয়। শয়তান এই জন্য ওই রকম স্বপ্ন দেখায় যাতে করে কোন ফরজ বাদ দেয়। এই জন্য বলা হয়েছে ফরজ গোসল হচ্ছে আমানত। আমানত তো বহু রকমের আছে, তাই না? আমানত, ফরজ গোসল হচ্ছে আমানত। আপনার আপনার গোসল ফরজ কেউ জানবে? কেউ জানবে না বাইরে থেকে, আপনি জানেন। মায়ে জানে বাপ আর মনে জানে পাপ, সেইরকম আপনিও, আপনার জন্য ফরজ গোসল ফরজ হয়েছে, কে জানবে? আপনি জানবে, আপনি স্বপ্ন দোষে কে জানবে আপনার? এটা হচ্ছে আমানত। সঠিক সময়ে গোসল করে আপনাকে ফরজ আদায় করতে হবে, এটাই হল উচিত। তো মোট কথা, শয়তান এই শ্রেণীর নোংরা স্বপ্ন দেখিয়ে আপনার ফরজ নষ্ট করার চেষ্টা করে। যদি আপনি গোসল করে নামাজ না পড়ার অভ্যেস রাখেন তাহলে, আর যদি আপনি গোসল করে নামাজ পড়ার অভ্যেস রাখেন তাহলে শয়তানের লাভ নেই। তবুও সবসময় চেষ্টা করে যে কি করে এর ইবাদতটাকে নষ্ট করা হয়, কি করে আল্লাহর কাছ থেকে তার সম্পর্ক দূর করা হয়, এই সব সময় শয়তান কি করে চেষ্টা করে। সুতরাং এই শ্রেণীর স্বপ্ন যখনই দেখবেন তখনই কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। পাশ ফিরে শুতে হবে, মনে করুন ডান পাশে শুয়ে আছেন, ঘুরে ফিরে শোন। অনেক সময় দেখবেন জিন ভূত যাকে বলি আমরা ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যেন বাড়ির ভিতরে কে আসছে, আপনাকে কেউ ধরতে আসছে, আপনাকে কেউ মারতে আসছে। মহিলারা দেখে, সাধারণত যুবতীরা তাকে কেউ ধর্ষণ করতে আসছে, ধর্ষণের স্বপ্ন দেখে। আর পুরুষরা সাধারণত চোর ডাকাত, হ্যাঁ, কোথাও ভূত, কোথাও বাঘ, কোথাও সাপ, তেড়ে আসছে সাপ। সাপের স্বপ্ন খারাপ, তাই না? সাপের স্বপ্ন মানেই হচ্ছে যে পেছনে কি থাকে, শত্রু থাকে। তেমনি আগুনের স্বপ্ন খারাপ, এক হচ্ছে আগুন দেখা, এক হচ্ছে আগুন লাগানো, এক হচ্ছে আগুন নিভানো। আপনি কোন স্বপ্নটা দেখেন? যদি আপনি দেখেন যে আপনি আগুন লাগাচ্ছেন, তাহলে আপনি আগুন লাগানোর লোক, তার মানে একের কথা অপরকে লাগান আর ঝগড়া লাগিয়ে দেন, আর মানুষের মাঝে মানুষের সাথে বিভেদ সৃষ্টি করেন। আর যদি আগুন নিভানো স্বপ্ন দেখেন, তাহলে আপনি জানবেন যে আপনার পরিবারের মাঝে এমন মানে হিংসা বিদ্বেষ চলছে, আর আপনি চেষ্টা করছেন যাতে করে মীমাংসা হয়, যাতে করে মানুষ মিলেজুলে থাকে, এই চেষ্টা করছেন। আর বিভিন্ন রকমের আরো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো খারাপ, তার অর্থ করলে কখনো ভালো বের হয়, কখনো মন্দ বের হয়। আপনারা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আপনারা দেখেছিলেন, কেউ কেউ হয়তো বা ছিলেন, সেখানে এক স্বপ্ন ব্যাখ্যাকারী হুজুর এসেছিলেন। তো এক মহিলা তাকে জিজ্ঞেস করছেন যে আমি স্বপ্ন দেখছি যে আমি একটা সোনার চেন গলায় পড়ছি। বলছি তুমি বিবাহিতা না অবিবাহিতা? বলছে আমি অবিবাহিতা। বলছে ইনশাল্লাহ তোমার বিয়ে হবে। তারপরে আর একজন বলছে আমি গলায় চেন, যেন আমি সোনা কুড়ি পাচ্ছি, বহু সোনা পাচ্ছি। অনেক সময় আম পড়ে থাকে, মানুষ যার লোভ বেশি করে অনেক সময় দেখবেন স্বপ্নে মাছ, বড় বড় মাছই ছুটে বেড়াচ্ছে, আর ছুটে গিয়ে ধরছেন ওটি মাছ, কিংবা আপনি ওই ছিপে করে মাছ ধরছেন, হ্যাঁ, এগুলো মানুষের মনে থাকে, কিন্তু তার একটা স্বপ্ন হিসাবে অর্থ থাকে, তার মানে কি তার সম্পদ লাভ হবে, ছেলে না হলে ছেলে হবে, ঠিক এই এক এক ধরনের স্বপ্নের অর্থ হয়ে থাকে। কেউ যদি দেখে প্রচুর পানি, প্রচুর পানি চারিদিকে পানি আর পানি, যদি সে অবিবাহিত পুরুষ হয় তাহলে সে এমন মহিলা পাবে যে হবে ধনী, হ্যাঁ এরকম স্বপ্ন ভালো তাই না, এরকম স্বপ্ন ভালো, ভালো স্বপ্ন ভালো, কিন্তু মন্দ স্বপ্ন আপনার জন্য নিশ্চয়ই মন্দ। বহু রকমের স্বপ্ন আছে, তবে স্বপ্নের অর্থ আবার একই স্বপ্ন এক এক মানুষের জন্য অন্য রকম হতে পারে না। ইবনে সিরিন তিনি একজন বড় আলেম ছিলেন এবং স্বপ্নের তাবির করতেন, তো একটা লোক এসে জিজ্ঞেস করল যে হুজুর আমি স্বপ্নে দেখছি আজান দিচ্ছি, এর অর্থ কি? তো বলছে ইনশাআল্লাহ তুমি হজ করবে আগামী বছরে। তারপরে সে চলে গেল, ছাত্ররা সব আছে, আবার এক লোক কিছুক্ষণ পরে কিংবা অন্য দিনে সে জিজ্ঞেস করছে হুজুর আমি স্বপ্নে দেখছি যে আজান দিচ্ছি, তখন বলছে তুমি চোর। তো ছাত্ররা জিজ্ঞেস করলো হুজুর, একজন জিজ্ঞেস করলো যে আজান দিচ্ছি তাকে বললেন হজ করবে, আর একজন বলল যে আজান দিচ্ছি তাকে বললেন আর তুমি চোর, তাহলে এরকম দুরকম অর্থ কেন হলো? বলছে যে প্রথম যে ব্যক্তি বললেন, প্রথম যে ব্যক্তি এসেছিল সে ব্যক্তি ছিল ভালো লোক, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ভালো লোক, আর কোরআনে আছে ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, আর ওখান থেকে আমি অর্থটা নিয়ে ওই আয়াত থেকে অর্থটা নিয়ে যে হজের জন্য আজান দাও আহ্বান করো অতএব হজ করবে। আর এই লোকটা চেহারা দেখে অবস্থা দেখে বোঝা যাচ্ছে চোর, দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে খারাপ লোক, চোর না খারাপ লোক, কিন্তু আমি চোর কেন মানে অর্থ করলাম ওই কোরআনের আয়াত থেকেই ফাআযযানা মুআযযিনুম বাইনাহুম না আইয়াতুল ইরু ইন্নাকুম লাসারিকুন সূরা ইউসুফের, সেই যখন ঘোষণা দেওয়া হলো যে আমাদের মালিকের আমাদের বাদশার শাহ চুরি হয়ে চুরি হয়ে গেছে, তোমাদের মধ্যে কে চুরি করেছো, ফাআযযানা মুআযযিনুম বাইনাহুম, হ্যাঁ সেখানে আছে আইয়াতুল ইরু ইন্নাকুম লাসারিকুন, তোমরা হচ্ছে চোর, তোমরা চুরি করেছ। তো এখান থেকে আমি আজানের শব্দটা নিয়ে একে চোর বানালাম, আর ওখান থেকে আজানের শব্দ নিয়ে একে হাজি বানালাম, বুঝতে পারলেন? তো স্বপ্ন মানুষ হিসাবে বিভিন্ন রকমের হয়ে থাকে, এই স্বপ্ন যাকে তাকে বলতে হয় না। আর স্বপ্ন যদি ভালো হয় তাহলে আপনি মানে খোঁজার চেষ্টা করুন, আর খারাপ যদি হয় তাহলে খবরদার সেগুলো মানে চেষ্টা করেন না। একদিন একজন আমাকে জিজ্ঞেস করলো হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এমন মহিলার সঙ্গে ব্যভিচার করছি যে মহিলার সঙ্গে আমার বিবাহই জায়েজ না, তার মানে বুঝতেই পারছেন নিজের আপন কেউ যার সঙ্গে বিয়ে জায়েজ না তার সঙ্গে সে ব্যভিচার করছে। তো স্বপ্নের অর্থ খুঁজে দেখা হলো, বলা হলো যে তুমি এমন কাজ করছো যে কাজের ফলে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, মানে আত্মীয় নিকট আত্মীয় সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি যে ব্যভিচার করবে তা না, কারণ সে এমন এমন মহিলার সঙ্গে ব্যভিচারের স্বপ্ন দেখছে এটা এমনিতেই ঘৃণা সৃষ্টি হয়, কিন্তু আমি স্বপ্নে দেখছি কেন, তার মানে হচ্ছে যে তুমি নিজের আত্মীয় সঙ্গে এমন ব্যবহার করছো যে ব্যবহার করা উচিত না। এইভাবে স্বপ্নের অর্থ হয়ে থাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকে, আর বেশিরভাগ বললাম যে মনের মানসপটে যেগুলো সারাদিনে আপনার ভেসে বেড়ায় সেগুলো স্বপ্নে আপনি দেখতে পারেন। আপনার এই জন্য যারা ডাক্তার তারা ডাক্তারিগত স্বপ্ন দেখে, যারা আলেম তারা আলেমগত স্বপ্ন দেখে, যারা বক্তা তারা বক্তৃতার স্বপ্ন দেখে, যারা লেখক তারা লেখনির স্বপ্ন দেখে, যারা চাষি তারা চাষের স্বপ্ন দেখে, যারা কর্মকার এইভাবে আর কি, এক এক মানুষের যে মানুষের পেশা আছে সে পেশাগত স্বপ্ন সে দেখে থাকে। হিন্দুরা দেখবে হিন্দুদের ওই যে ঠাকুর মূর্তি দেব দেবীর স্বপ্ন, মুসলমানরা দেখবে মক্কা মদিনা আল্লাহ নবীকে দেখবে, কিংবা এইসব যে যা যেমন মনে আছে এগুলো হচ্ছে মনের মানসপটের জিনিস, এগুলো না আল্লাহর পক্ষ থেকে আর না শয়তানের পক্ষ থেকে, এই হলো স্বপ্ন। অতএব মোট কথা হলো যে খবরদার যদি কুস্বপ্ন হয় খারাপ স্বপ্ন হয় খবরদার কাউকে বলবেন না। আর যদি এমন কোন স্বপ্ন হয় যে স্বপ্নের অর্থ আপনি খারাপ মনে করেন, তো বুঝতেই পারছেন যে স্বপ্নের অর্থ কি হতে পারে। যেমন এই লোকটা বলল যে আমি এমন এক মহিলার সঙ্গে ব্যভিচার করছি যে সে কেউ করে না বা অসম্ভব, তো কেন এটা হচ্ছে, তো বলা যাবে। আপনি যদি জানতে চান জানুন, আলেমের কাছ থেকে জানুন, যার কাছে প্রকাশ করবেন না। ব্যাস, এই হলো মোটামুটি স্বপ্ন সম্বন্ধে জীবের একটা পাপ যে মানুষ স্বপ্ন বলে থাকে, অনেক সময় মিথ্যা স্বপ্ন গড়ে বলে থাকে যে আমি স্বপ্নে দেখলাম এটা। এটা তো আগে বলেছিলাম একবার যে মিথ্যা স্বপ্ন বলা সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি যে মিথ্যা কথা বলেন তার থেকে বড় মিথ্যা কথা কি, যে আপনি স্বপ্নে যা দেখেননি তা আপনি চোখকে দেখাচ্ছেন। আপনি আপনার বন্ধু মহলে বলছেন জানেন আপনি আজকে স্বপ্নে দেখলাম এ হয়েছে, এমন একটা নিজের কোন স্বার্থগত ব্যাপার সে আপনার নিজে প্রকাশ করলো যে আমি স্বপ্নে দেখলাম এই ব্যাপার। এইরকম যদি কেউ প্রকাশ করে তাহলে সে হচ্ছে বড় মিথ্যাবাদী। দ্বিতীয় নম্বর আর একটা পাপের কাজে কথাই যায়, সেটা হচ্ছে সাধারণত মহিলাদের কাজ, সেই কাজটা মহিলারা করে, সেটা হচ্ছে যদি কোনো আত্মীয় মারা যায়, নিকটাত্মীয় কিংবা দূরাত্মীয় মারা যায়, কিছু কিছু মহিলার অভ্যাস আছে তারা কান্না করে, কিন্তু কান্না করা দোষের নয়। কেউ মারা গেলে তার শোকে কান্না করা কি দোষের, চোখের পানি বহা কি দোষের, না। চোখের পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বয়েছে, নিজের ছেলে মারা গেলে চোখ দিয়ে পানি পড়েছে, তারপরে মেয়ের ছেলে মারা গেলে তার জন্য চোখ দিয়ে পানি পড়েছে। চোখ দিয়ে পানি পড়া কিন্তু খারাপ নয়, এটা হচ্ছে রহমত, এটা হচ্ছে মানুষের দয়ার্দ্রতা, মানুষের হৃদয়ের যে নম্রতার ভাব আছে, যে আবেগ আছে, সেই আবেগের ফলে অশ্রু বিগলিত হয় চক্ষু দিয়ে, এটা খারাপ না। খারাপ হচ্ছে যে আপনার মনের ভিতরে যে শোক আছে সেই শোকের একটা শব্দ হয়, সেই শব্দটা আপনি মুখে প্রকাশ করছেন, ওই হাই করে কান করছেন, ওহ আহ করে কান্না করছেন, কিংবা আপনি বানিয়ে বানিয়ে শব্দ বানিয়ে কান্না করছেন, ও আমার পাহাড় গো, ও আমার সাত কোদালের মুনিশ গো, তুমি কোথায় চলে গেলে গো, আমি কার হিললেই বাঁচব গো, কিভাবে আমি চলব গো। এইভাবে জানে, যারা জানে, যারা করে তারা জানে, বানিয়ে বানিয়ে বানিয়ে বানিয়ে এইভাবে তারা কান্না করে। তো এই একে বলে মাতম করে কান্না। এই মাতম করে কান্না করা কাবিরা গুনাহ। বহু মহিলার পেশা আছে, দেখবেন কোন দূর নিকটাত্মীয় না, দূর সম্পর্কে কোন মহিলা চলে এসছে, আর আজকাল সুবিধা হয়েছে যে গ্রামে গ্রামে জামাতে জামাতে ওই যে কারো বাড়িতে মারা কেউ যদি মারা যায় তো সেই বাড়িতে রান্না হয় না, রান্না করে কারা, ওই জামাতের লোক, গ্রামের লোক। খরচ দেয় কারা, গ্রামের লোক বা জামাতের লোক, শহরেও থাকতে পারে কিন্তু পাড়া গ্রামে সাধারণত জামাতের লোক, গ্রামের লোক চাঁদা তুলে রান্না বান্না হয়, যত লোক আসবে সমস্যা নেই। এই জন্য যার বাড়িতে মরা মরে, মরা কি মরে নাকি, যাই হোক, ভাত তো রান্না হয় না, চাল রান্না হয়, কিন্তু যার জীবন্ত মানুষ মরে, কিন্তু বাংলায় বলে মরা মরে, যার বাড়িতে মরা মরে সে তখন টেলিফোনের যুগ, চারিদিকে খবর করে দেয়, যে নিকটাত্মীয় নয় তাকেও খবর করে, কারণ লোক এলে পরে আমার ঘরে চাপবে না, চাপবে জামাতের ঘরে, অতএব আমাকে যখন খাওয়াতে হবে না তখন এলে সমস্যা কি, খবর দিয়ে দিল। দূর সম্পর্কের মহিলা, বাঁশতলাতে বিয়ে লোক গায়, সেই সম্পর্কে মামাইতো ভাই, আপন মামাইতো ভাই না, কার, ও মামার বাঁশতলাতে গায়ে বিয়ে ছিল, সেই সম্পর্ক জুড়ে মামাতো ভাই, সে এসেছে কান্না করতে করতে, ও আমার সোনা গো, ও আমার মানিক গো, দিয়ে কান্না করছে। কিছু হলো আর না হলো, কিছু খাওয়া তো যাবে, হ্যাঁ, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, তো চলো গোশত, আবার বুঝতেই পারছেন সেখানে গোশত হয়, সেখানে মাছ হয়, সেখানে ভোজের আয়োজন হয়, হ্যাঁ, আনকমন খাবার তৈরি হয়, এই খাবার খেতে অনেক মহিলা অনেক পুরুষ আসে, পুরুষ এলে পরে তো জানাজা পড়বে, কিন্তু মহিলা কি করবে, শুধুমাত্র কান্না করবে, আর লবণ না হলে বলবে লবণ হয়নি, ঝাল হলে বলবে ঝাল হয়েছে, আর তরকারি একটু কম হলে বলবে কম দিয়েছিল, হাত দিয়েছিল, বসছিল না, ইত্যাদি ইত্যাদি এই করবে। আর মহিলারা ফিরে যাবে গুনার বোঝা নিয়ে, আর পুরুষরা ফিরে যাবে কি, ওহদ পাহাড়ের সমান, কেউ এক ওহদ পাহাড়, কেউ দুই ওহদ পাহাড় সমান সব নিয়ে ফিরে যাবে। কেউ মারা গেলে খবরদার মহিলা যাবে না, আপনি আপনার মহিলাকে পাঠাবেন না বা সেখানে নিয়ে যাবেন না, যদি এমন পুরুষ মরেছে, হ্যাঁ, মহিলা মারা গেলে আলাদা কথা, যদি মনে করেন যে যে বাড়িতে লোক মারা গেছে সেই বাড়ির মহিলাদেরকে সান্ত্বনা দিতে হবে, তাহলে আপনি মহিলাকে নিয়ে যান, তাহলে সান্ত্বনা দেওয়ার ফলে কি হবে, সব হবে। বাকি যদি এই উদ্দেশ্য না থাকে তো খাম খায় তাকে নিয়ে যাবেন, সে হয়তো কান্না করবে কিংবা আরো গীবত করবে কিংবা আরো কিছু করবে, ফলে সে গুনাহ নিয়ে ফিরে আসবে। আর মরা বাড়িতে খাওয়া ঠিক না, বলে মরা বাড়িতে খায় না, ওই যে জামাত খাওয়ায় তার বাড়িতে খায়, কিন্তু তাও তো তা আপনারা জানেন চেয়ে চেয়ে খাওয়ায়, তারা বাড়িতে বাড়িতে চাল বাড়িতে বাড়িতে পেঁয়াজ আলু চেয়ে নিয়ে এসে রান্না করে খাওয়ায়। বড় দুঃখের বিষয় সমাজে তা কিছুই মনে করে না, বড় বড় লোক আরে সাইকেল নিয়ে এসেছ, সাইকেল নিয়ে এসে তোমার গ্রামে গিয়ে খাওয়া হবে, ঘরে গিয়ে খাওয়া হবে, সেও খেয়ে যাবে, হতভাগা ওই যে ফ্রির মাল, বলে পরের মাল পাই তো হাগা পোঁদে খাই, পরের মাল পেলেই হাগা পোঁদেও খেতে হবে, একই কথা হলো, এই তোমার সাইকেল নিয়ে গিয়ে খাওয়া হবে না খেয়ে যাবে, বাস ফ্রি মাল, কিন্তু ওই ফ্রি মাল এসেছে কোথেকে, দরজায় দরজায় চেয়ে ভিক্ষা করে কি করা হয়েছে, জমা করা হয়েছে সেখান থেকে খাবে, এই এক। আর এই বদযাত্রী এক, বিয়েতে বদযাত্রী জান না, জান না, খবরদার বদযাত্রী হবেন না, এটা বদযাত্রী বরযাত্রী না, কারণ বরযাত্রী বলে শরীয়তে ইসলামে কিছুই নেই, কিন্তু যদি এরকম হয়েই গেছে তো অল্প করে যান, আর বেশি করে গিয়ে মেয়ের বাবার ঘরে চাপবেন না। এবারে যদি মেয়ের বাবার ঘরে চাপেন আপনি ভাবেন যে সে আপনার ঠিক জোগাড় করে নেবে, তো সে চাওয়া মাগা মাল অথবা ফিক্সড ডিপোজিটের সুদের মাল আপনাকে খাওয়াবে রান্না করে, তার জন্য আপনি যাবেন বদযাত্রী। আর সত্যি বদযাত্রী, সেখানে এমন লোক আছে যে সেই লোকদের আশেপাশে আপনি বসতে ঘৃণাবোধ করবেন, সেখানে তাস খেলা হয়, সেখানে বিশ্রী কথা বলা হয়, সেখানে আবার মহিলাও সঙ্গে যায়, বদযাত্রীর সঙ্গে মহিলা যাত্রীও আছে, মহিলাও আছে, এরাও বদযাত্রী নিয়ে যায় 100, তোর আবার কোনে যাত্রী নিয়ে যায় মেয়েকে আনতে তার অর্ধেক, এইভাবে তারা যায় জোর করে যায়, জোর করে গিয়ে দাওয়াত খাওয়া যাবে, জোর করে হিরণ আপনাকে খাওয়াতে হবে 100টা লোক, আপনি 100টা লোক খামকে খাওয়াবেন, সাত গুষ্টির ঠিকরে আমার আত্মীয়তা চলে যাবে, বরযাত্রী না নিয়ে গেলে আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে, আমার অমকের কথা হবে তমকের কথা হবে, লোকের খেয়ে রেখেছি খাওয়াতে হবে, তুই নিজের ঘরে খা, পরের ঘর ভেঙে মেয়ের বাবার ঘর ভেঙে কেন খাওয়াবি। কিন্তু এরা বেহায়া বোঝে না, এরা ভাবে বরযাত্রী না বরযাত্রী, তাদের আবার দাপট কত, দাপট কত, রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ, ঘর বিয়েওয়ালা যার বিয়ে সে যত কথা না বলে, সাইড থেকে সাইড হিরোরা বেশি কথা বলে, মেন হিরো চুপ থাকে আর সাইড হিরোরা বেশি কথা বলে বিয়ের সময়ে। আর বিয়ের সময় তো বুঝতেই পারছেন রাজাকে, বিয়ের সময় রাজা কারা, না আমকালে, আমকালে ডোম রাজা, বাংলাতে বলে আপনারা এগুলো শিখুন, এগুলো প্রবাদগুলো শিখে রাখুন, আমকালে ডোম রাজা আর বিয়ে কালে মেয়ে রাজা, দেখবেন বিয়ের ব্যাপারে বেটা ছেলের কোনো বুদ্ধি চলবে না, এটা করতে হবে ওটা করতে হবে, কেউ বলছে হলুদ মাখাও না হলুদ মাখাতে, বেটা ছেলে বলবে পুরুষ মানুষ বলবে না এটা করতে হয় না, দূর করতে হয় না, সবই করতে হয় না, করলে ক্ষতি কি, মেয়েরা আপনার যদিও আপনি বাইরে বাইরে, তুমি বাইরে যাও, তুমি বাইরে গিয়ে বসো গা, বেচারি আপনার বাইরে গিয়ে মসজিদে গিয়ে বসে আছে, এদিকে ঘরে যা হওয়ার, বিভিন্ন রকম মহিলা এক এক রকমের মহিলা আছে, সে বুদ্ধি দেবে, সে তখন তাদের সেই স্ত্রী আচার বলে, একে কি বলে স্ত্রী আচার ওদের আছে, এরাও শুরু করে, মানতেই দেবে না আপনাকে, হাদিস কোরআন মানতেই দেবে না। তো এইভাবে জোর করে যাওয়া এবং এই ভিক্ষার মাল খাওয়া লজ্জা নেই বলে এরা খায়, তোমার তুমি সাইকেল নিয়ে এসেছো, তোমার বাস আছে, বাড়িতে গিয়ে খাওয়া হবে, কেন বাজারে যখন যাও একবেলা খাওয়া না হয় যদি হোটেলে খাও, তাই না, যদি হোটেল না থাকে না খেয়ে ঘরে এসে ঘরে খাও, তেমনি মরা বাড়িতে গেছো, মাটি দিয়ে জানাজা পড়তে গেছো, মাটি দিয়ে এসেছো, দু ওহুদ পাহাড় সমান সওয়াব অর্জন করেছো, সেখানে খাবার দরকার কি, এক পাত না খেলে হবে না, কিন্তু মনের ভেতরে লোভ থাকে, ওই যে ভালো মন্দ খাওয়া হয় না এখানে, ভোজ ভোজবাজি, আল্লাহ মুস্তাহান, খবরদার এরকম ভরসা করবেন না, এই যে চেয়ে চেয়ে চেয়ে চেয়ে দরজায় দরজায় মাল নিয়ে এসে রান্না করছে আর আপনি সেই রান্না খাবেন, কই আপনার তাকওয়া, কই আপনার পরহেজগারি, কই এই গরিব মানুষ ছিল কিংবা গরিব মানুষ না হলেও সে তো ঘর থেকে খাওয়াচ্ছে না, আপনি এই মাল জমা করার মাল খবরদার খাবেন না। আর যদি মরা বাড়িতেই হয়, যে বাড়ির লোক মারা গেছে সেই বাড়িতেই যদি ভোজবাজি হয় তো আরো খাওয়া যাবে না, কথাটা বুঝলেন, এতক্ষণ কার কথা বলছিলাম, জামাতের কথা, জামাত রান্না করেছিল, কিন্তু এখন না, জামাত সেখানে নেই, সেখানে সিস্টেম নেই, সিস্টেম হচ্ছে কি, যে বাড়িতে লোক মরবে সেই বাড়ির লোকেই রান্না করে মেহমানদেরকে খাওয়াবে, বাস, আবার সেই সময় ভোজ হবে, গরু জবাই হবে, মাছ ধরা হবে, তারপরে জানাজার কর্মীদেরকে দাওয়াত দেওয়া হবে, গোটা গ্রামের লোককে দাওয়াত দেওয়া হবে, মাদ্রাসা ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হবে। হ্যাঁ, আবার দাওয়াত দেওয়া হয়, জানাজার নামাজ পড়ি, গো আপনাদের সবারই দাওয়াত রইল আমার বাড়িতে। হাই হায় হায় হায়, এই কি বিয়ে নাকি? এ কি বিয়ে? বিয়ে যায় পালকিতে, বিয়ে যায় গাড়িতে, আর এতে এসেছে খাট, বাসের খাটে। ও জীবন্ত আর এ হচ্ছে মৃত, এর বরযাত্রী আবার তোমার খাওয়াতে হবে। মানুষ লজ্জা করে না, আর অথচ জাহিলি যুগের প্রথা হচ্ছে মরা বাড়িতে ভোজবাজি করা। জাহিলি যুগের প্রথা মরা বাড়িতে ভোজবাজি করা, আর যদি একান্তই করতে হয়, জামাতে সেরকম সিস্টেম না থাকে, মেহমানকে খাওয়াতে হয়, তাহলে কাছের মেহমানদের উচিত নয় সেই ঘরে থেকে খাওয়া। দূরে হয়তো আজকে বাস নেই, আজকে ট্রেন নেই, আজকে যাওয়া উপায় নেই, রাত হয়ে গেল, থাকতে হবে, ঠিক আছে, খেতে হবে। কেউ খাওয়াবার নেই তখন বাড়ির লোক করবে। আরে বালুর বাড়ির লোক যদি করে, তাহলে আলু ভাত করো, সেখানে গরু জবাই করা, মুরগি জবাই করা, মাছ ধরার কোন প্রসঙ্গ আসে না। যদি বলে হ্যাঁ বড় লোক, বাপ এত সম্পত্তি ছেড়ে গেল, তো বাপ মারা গেল তার জন্য কিছু করো, বা তোমার জন্য কেন করবো? বাপের জন্য যদি করতে হয় গরিব মিসকিনদেরকে দান করো, এরা এসেছে খাবার জন্য, এই পেট পূজারীদের জন্য কেন ভোজ করব? সুতরাং এগুলো সমাজে ছোটখাটো বিষয় আছে, সেগুলো বুঝার জিনিস। খবরদার, এমন জায়গায় আপনি যদি জানাজা পড়তে যান, সেখান থেকে ফিরে এসে যদি আপনি ঘরে খেতে পান তো ঘরে খাবেন, খবরদার সেখানে খাবেন না। যদিও সে নিজের বাড়ি থেকে খাওয়াচ্ছে, নিজের বাড়ি থেকে খাওয়ালে বললাম জাহেলিয়াতের প্রথা, আর যদি জামাত খাওয়াচ্ছে তো জামাত কিন্তু ভিক্ষা করে খাওয়ায়, দরজায় দরজায় আলু পেঁয়াজ চাল ডাল জোড়া নিয়ে এসে তারপরে রান্না করে খাওয়ায়, খবরদার এই খাবার খাবেন না। খুব সাবধান না, বাস পরের মাল পাই আর হাগাপুন্দে খাই বলে খেয়ে চলে এলেন দুপাত তিন পাত, নাস্তার সময় নাস্তা, হ্যাঁ ভাতের সময় ভাত, মাশা আল্লাহ ফিরি মালতো। খবরদার এরকম পরভোজে হবেন না, মানে পরের ভোজে পাত পেতে রাখবেন না। মোট কথা, অভিনয় কি বললাম, মহিলারা অভিনয় করে, অনেক মহিলা আছে যারা কান্না করতে এসে কান্না ইনিয়ে বিনিয়ে কান্না করে এবং অভিনয় করে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে, এর হচ্ছে মাতম করে কান্না। জাহিলি যুগে ছিল এই কান্না করানোর জন্য মহিলা ভাড়া পাওয়া যেত, মহিলা ভাড়া পাওয়া যেত। কি হতো, ওই মহিলা চিৎকার করে কান্দে লোকে বুঝত কি যে বিশাল লোক ছিল, সে মারা গেছে। শুধু নাম নেওয়ার জন্য কান্না করানো হতো, আর স্পেশাল মহিলা, যেমন বর্তমানে ভাড়া মহিলা পাওয়া যায়, নাচিয়ে পাবেন আপনি, নর্তকী পাবেন, গান করার জন্য গায়িকা পাবেন, ওই ফিল্ম করার জন্য অভিনেত্রী পাবেন, এইরকম এক এক স্পেশাল মহিলা এখন বর্তমানেও আছে। তো সে যুগেও স্পেশাল মহিলা ছিল যে কান্না করানোর জন্য ইনিয়ে বিনিয়ে কান্না, কত রকম প্রশংসা বর্ণনা করে কান্না করত সে যুগের মহিলারা। এই মহিলাদের এমন মাতম করে কান্না করা জাহেলিয়াতের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, জাহেলি যুগের চারটি কাজ আমার উম্মতের মাঝে থেকে গেছে, লা ইয়াতরুকুনা হুন্না, সেই কাজ এরা ছাড়বে না। তার মানে কি, যতই চেষ্টা করেন ছাড়বে না। কিন্তু জিনিসটা খারাপ না ভুল? খারাপ ভুল, খারাপ, এবং এমন খারাপ যে জাহিলি যুগের কাজ, আর তাতে কাবিরা গুনাহ হয়। তার মধ্যে প্রথম কি, আল ফখরু বিল আহসাব, নিজের বংশ নিয়ে গর্ব করা, নিজের বংশ, এমক আমি অমক বংশের, আমি সৈয়দ বংশের, আমি আওলাদে রাসূল, আমি অমক, আমি তমক, আমার, হ্যাঁ, এইভাবে নিজের বংশ নিয়ে গর্ব করা, বাপ দাদাকে নিয়ে গর্ব করা, ওয়াত্তানু ফিল আনসাব, আর পরের বংশে খোঁটা দেওয়া, আচ্ছা হবে, পরকে ছোট না করলে তো নিজে বড় হওয়া যাবে না, নিজে বড় হতে হলে কি করতে, পরকে অপরকে ছোট করতে হবে। তো দুটো কাজ হয়ে গেল একসাথে, নিজের বংশ নিয়ে গর্ব করলেন আর পরের বংশ নিয়ে খোঁটা দিলেন। নম্বর তিন, আল ইস্তিসকাউ বিন নুজুম, গ্রহ নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়েছে এই মনে করা, যে অমক নক্ষত্র এসেছে, অতএব ওই যে রাশিচক্র বলে না, রাশিচক্রে বিশ্বাস রাখা। আর নম্বর চার হচ্ছে নিয়া হাতু আলাল মাইয়েত, মারা মরা মারা গেলে সেই মাইয়েতের উপরে মাতম করে কান্না করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আন্নাই হাতু ইজা লাম তাতু, মাতমকারিনী মহিলা যদি তওবা না করে মারা যায়, কাবলা মাউতিহা, মরণের আগে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তাকে খাড়া করা হবে। ও আলাইহা সিরবালুম মিন কিতরান, তার দেহে হবে আল কাতরার পায়জামা। কিসের পায়জামা? পায়জামা তো কাপড়েরই হয় তাই না, কিন্তু ওই আল কাতরা দিয়ে কাপড় বানানো হবে, আর সেই কাপড়ের পায়জামা হবে। ওয়া সিরবালুম মিন কাতরান ওয়া দিরউম মিন জারাব, আর পাঁচরার জামা পরিহিত অবস্থায় তাকে দান করানো হবে। তার মানে নিচের অংশ কি থাকবে? পায়জামাটা আল কাতরা, আর উপরের অংশটা কি থাকবে? হ্যাঁ, পাঁচরা, পাঁচরা বুঝেন তো, গন্ধক জাতীয়। গন্ধক জানেন? গন্ধক চিনেন না বাংলাতে? গন্ধক, সে খুব গন্ধ আছে কিন্তু আগুন দিলে ধাঁ করে জ্বলবে, আর আল কাতরাও আগুন দিলে অনেকক্ষণ জ্বলবে, গলে গলে জ্বলবে। রেডি, তুমি কেয়ামতে রেডি হয়ে যাও জাহান্নামে পড়ার জন্য। কোন মহিলা? যে মহিলা মাতম করে কান্না করে, নিজের কেউ মারা গেলে কিংবা পরের কেউ মারা গেলে, ও আমার পাহাড় গো, ও আমার সাত কোদালের মুনিষ গো, আমার এই সেই ইত্যাদি প্রশংসা করে করে নিয়ে বিনিয়ে কান্না করা, এ হচ্ছে মহিলাদের মাতম করে কান্না। জাহিলি যুগের কাজ, জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লাআনাল্লাহুল খামিশাতা ওয়াজহাহা, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ সেই মহিলার জন্য যে মহিলা শোকের সময়ে নিজের মুখমণ্ডল খামচায়। হয় ইচ্ছা করে, অভিনয় করে, আর না হয় সত্যি সত্যি সহ্য হয় না, যে মুখ ছিঁড়ে ফেলে, অথবা বুকের কাপড় ফাড়ে, এই যে এমনি করে হ্যাঁ কাপড় ছিঁড়ে দেয়, শাড়ি হলে শাড়ি ছিঁড়ে দেয়, মাথায় কাপড় রাখে না, চুল ছিঁড়তে লাগে, কত রকম আছে, চুল ছিঁড়তে লাগে, ধ্বংস ডাকে, সর্বনাশ ডাকে, আর তার জন্য হচ্ছে আল্লাহর অভিশাপ যে মহিলা এমন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতে দলভুক্ত নয় যে গাল চাপড়ে, হ্যাঁ মাথা চাপড়ে, হাই গো আমার হাই গো, কপাল চাপড়ে, কিংবা এখানে গালে মারে, আও সাক্কাল জুয়ুব, কিংবা নিজের কাপড় জামা ছেড়ে, আও দা বে দা আওয়াল জাহিলিয়া, জাহিলির যুগের মতো ডাক ছাড়ে, ওই যে ও আমার পাহাড় গো, আমার সাত কোদালের মুনিষ গো ইত্যাদি। হাদ্দাসানি আবু বুরদা ইবনে আবি মুসা, রাবি বলছেন, আবু বুরদা ইবনে আবি মুসা বলছেন, কালা ওয়াজিআ আবু মুসা, তার মানে আবু মুসার বেটা বলছেন যে আবু মুসা অসুস্থ হয়ে গেলেন, ব্যথা হচ্ছিল খুব, সে ব্যথার এত জোর ছিল, ফাগুশি আলাইহি, তিনি বেহুশ হয়ে গেলেন, ব্যথার তীব্রতায় তিনি বেহুশ হয়ে গেলেন। ওয়া রাসুহু ফি হাজরি ইমরাআ মিন আহলিহি, আর তার মাথা ছিল তার কোন স্ত্রীর কোলে, মানে আদর যত্ন করে তিনি মারা যাচ্ছেন, কোলে মাথাটা রেখেছিল স্ত্রী, তারপরে যখনই বেহুশ হয়ে গেলেন, তা সাহাত ইমরাআতুম মিন আহলিহি, এক স্ত্রী চিৎকার করে কেঁদে উঠল, চিৎকার করে কেঁদে উঠল, ফালাম ইয়াস্তাতে আইয়ারুদ্দা আলাইহা শাইআন, তিনি কিন্তু তাকে কিছুই বলতে পারলেন না। ফালাম্মা আফাকা, তিনি যখন চৈতন্য প্রাপ্ত হলেন, আবার জ্ঞান ফিরে পেলেন, কালা আনা বারিউ মিম্মা বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সাথে, আমার কোনো সম্পর্ক নেই যার সাথে রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার সাথে সম্পর্ক নেই, ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিআ মিনা সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সম্পর্ক রাখেন না যে মহিলা ওই শোকের সময়ে এইভাবে মাতম করে নিজের জামা কাপড় ছেড়ে, অথবা মাথা ন্যাড়া করে, মাথার চুল ছিঁড়ে অথবা ন্যাড়া করে দেয়। মাথা ন্যাড়া করা, শোকের সময় মাথা ন্যাড়া করা অভ্যাস আছে না এক জাতি, তারা হ্যাঁ তারা ন্যাড়া করে, তো তারা আবার আমাদেরকে নেড়ে বলে, তো আমরা আবার নেড়ে কখন হলাম, আমরা হজের সময় অবশ্য নেড়া হই, সবাই তো আর হয় না, তবু নেড়ে বলে, আর ওরা শোকের সময়ে মাথা ন্যাড়া করে, ওরা আবার নেড়ে নয়। যাই হোক, এমন মহিলা, যে মহিলা এরকম কাজ করে, সে মহিলার সাথে আল্লাহ রসুলের কোন সম্পর্ক নেই। আবু মুসা বললেন তার সাথে, তুমি স্ত্রী হয়ে এরকম করলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। বোঝা গেল কি, যে এই শ্রেণীর কান্না করা, চিৎকার করে কান্না করা মোটেই চলবে না। এখন আর একটা পাপের কথাই যাই, জীবের আপদ, সেটা হচ্ছে জুমার খোতবা চলাকালে কথা বলা। জুমার খোতবা যখন শুরু হবে তখন কথা বলা নিষেধ, আর নামাজ পড়াও জায়েজ না জায়েজ, নামাজ পড়াও নিষেধ, খুতবা শুরু হলে না নামাজ পড়তে পারেন আর না কথা বলতে পারেন, এমন কি যে খুতবা চলছে সেই সময় আপনি মসজিদের কার্পেট নিয়ে, মসজিদের বিভিন্ন নকশা নিয়ে খেলা করবেন, এটাও জায়েজ না। এমন কি খুতবা চলাকালে অনেকে দেখবে দাঁতন করছে, তাই না? এটা এখানে অবশ্য আমাদের দেশে কেউ করে না, আমাদের দেশে ওই দাঁতন করতে করতে থুতুগুলো গিলে নাই কেউ, না, কারণ আমাদের দেশে ঘৃণা করে। এই যে দাঁতের মধ্যে যে নোংরাটা আছে, এই নোংরাটা কি ভালো? এই নোংরাটা নিশ্চয়ই ভালো না, এটা দুর্গন্ধ আছে। এটাকে দাঁতন দিয়ে ছাড়িয়ে যদি আপনি সেটাকে গিলে নেন, এর বিশ্রী ব্যাপার, কিন্তু শরীয়তে এটা হারাম নয়। আছে নামাজের আগে দাঁতন করো, কিন্তু উজুর আগেও দাঁতন করতে বলা হয়েছে। তো ওলামারা বলছেন নামাজের আগে মানে উজু করার আগে, কিন্তু এরা বলছে না নামাজের আগেও কোন কোন সালাফ করেছেন, একামত হয়ে গেল, দাঁতনটা পকেট থেকে বা কান থেকে নিয়ে এভাবে নিয়ে কানে রেখে দিল, তো সমস্যা নেই, আমাদের দেশে নেই, কিন্তু এখানে আছে বলে অভ্যেসগত ভাবে তারা জুমার খুতবা চলাকালেও দাঁতন করছে। আর সেই দাঁতের দাঁতনের যে কি বলে ওগুলোকে ছোট ছোট যেগুলো কুটি থাকে ঠোকরে ফেলছে, সামনে দেখবেন মসজিদের কাতারের সামনে দেখবেন ছোট ছোট দাঁতনের টুকরো পড়ে আছে, দেখছেন? নিজে দাঁতটাকে পরিষ্কার করছে, নোংরা করছে কিসে? মসজিদকে নোংরা করছে। এগুলো বিশাল খারাপ অভ্যেস, বিশাল খারাপ অভ্যেস। জুমার খুতবা চলাকালে আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, এমন কি যদি কেউ খারাপ কাজ করে তাকে করোনা বলতে পারবেন না, যদি কেউ সালাম দেয় সালামের জবাবও দিতে পারবেন না, যদি কেউ হাঁচে আলহামদুলিল্লাহ বলে তবু তার জবাব দিতে পারবেন না, কারণ এসব কাজ করলে পরে আপনার জুমা বাতিল হয়ে যায়, তবে জুমা পড়লে পরে জোহর পড়া হয়, জুমা হয় না। এমন কি যদি কাকর স্পর্শ করেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, কাকর স্পর্শ করলে কি হয়? জুমা বাতিল হয়ে যায়। আর যদি আপনি কেউ করছে, কেউ কথা বলছে, তাকে আপনি চুপ করতে বললেন, তো চুপ করতে বলাটাও আপনার জন্য জায়েজ না, তার কারণ তাতে আপনারও কি হয়ে যায়? জুমা বাতিল হয়ে যায়। এই যেমন আপনারা শুনেছেন প্রসিদ্ধ গল্প, তিন বন্ধু নতুন প্যান্ট শার্ট পরে ঈদের নামাজ পড়তে গেছে, ঠিক আছে, তারপরে বাবার কালে নামাজ জানে না, নামাজ পড়েও না, ঈদের দিন যেতে হবে, সবাই যাচ্ছে, দিয়ে প্যান্ট শার্ট পরে বাদশাহ মিয়ার মতো সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যেমনি রুকু থেকে সিজদায় দিতে গেছে, সিজদা দিতে গেছে তো প্রথম বন্ধুর প্যান্টটা বেশ টাইট ছিল, পটাম করে সুতো কেটে গেছে, সুতো কেটে গেছে এমন শব্দ হয়েছে। তো নামাজ পড়তে পড়তেই বলছে, বেটা দর্জিকে বললাম একটু ঢিলে ঢালা করবি, টাইট করে দিয়েছে, দেখ আমার প্যান্ট হয়তো ছিঁড়ে গেল। তখন পাশের বন্ধু বলছে, এই নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না রে। তখন তার তৃতীয় বন্ধু বলছে, তুইও তো বললি, কার নামাজ হলো কার নামাজ হলো না, হ্যাঁ, তিনজনারই বাতিল, তিনজনাই কথা বলল, তিনজনারই নামাজ বাতিল। অথচ দুজন কিন্তু ওকে সাবধান করছিল, ওকে উপদেশ দিচ্ছিল, কিন্তু উপদেশ দিলেও কি হবে, তুমি নামাজের ভিতরে কথা বললে, অতএব তোমার নামাজ বাতিল। ঠিক খুতবা চলাকালে এই অবস্থা, খুতবা চলাকালে যদি কেউ কোনো খারাপ কাজ করে, কথা বলে, তাকে খবরদার বলবেন না যে চুপ কর, কারণ চুপ কর বললেও কথা বলা হয়, আপনারও কথা বলা হলো, এতেও আপনারও জুমা বাতিল হয়ে যাবে। বাকি থাকলো যেটা করা যায়, যে খুতবা চলছে সেই সময় আপনি এলেন, তো এলে আপনাকে তাহিয়াতুল মসজিদ দুরাকাত হালকা করে পড়ে নিতে হবে, লাল বাতি যদিও জ্বলে, আর যদি কেউ আপনার পাঞ্জাবির কোন ধরে টান দেয় তো মানা যাবে না, তার কারণ খুতবা চলাকালে নামাজ নেই, কথাবার্তা বলতে নেই, কিন্তু সেই ব্যক্তির নামাজ আছে, যে ব্যক্তি এইমাত্র এলো খুতবা চলছে, তাকে বসতে হবে, বসার আগে মসজিদে দুরাকাত নামাজ পড়তে হবে। এটা কেন খুতবা শোনা ওয়াজিব, এটা সুন্নত, এটা জ্ঞান খাটাবার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুলাইক গাতফানি এলেন, এসে খুতবা রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছিলেন, বসে গেলেন, তো বলে সুলাইক তুমি কি নামাজ পড়েছ? জি না। ওঠো দুরাকাত নামাজ পড়ে নাও এবং হালকা করে পড়ে নাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু ওর জন্য না সবার জন্য? সবারই জন্য, যে কেউ এমন অবস্থায় মসজিদে আসবে জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছে, সে যেন দুরাকাত নামাজ না পড়ে না বসে, বা দুরাকাত হালকা করে নামাজ পড়ে নেয়। সহি মুসলিম শরীফের চার পাঁচখানা হাদিস আছে। অতএব এই হাদিসের উপরে আমল করা আমাদের উত্তম, মজাবের উপরে আমল করা চাইতে। যদি কেউ বলে মজাবে এটা নেই এই সেই, না, মজাব দরকার কি? পরিষ্কার হাদিস যখন রয়েছে, আর মজাব হচ্ছে এটা, এই যা সাহাল হাদিস তাহুয়া মজাবি, ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির মজহাব ছিল সহি হাদিস, সহি হাদিস হলে সেটাই আমার মজহাব, অতএব মেনে নেন, হাদিসের মশলা মেনে নেন। সুতরাং জুমার দিনে যদি খোতবা চলাকালে আপনি আসেন তাহলে দুরাকাত নামাজ পড়বেন, কিন্তু লম্বা করে পড়লে হবে না, আর দুরাকাতের বেশি পড়লেও হবে না, তাহলে কিন্তু অন্যায় হবে, দুরাকাত হালকা করে পড়ে নেবেন। বেশ, কি প্রসঙ্গ ছিল আমাদের, কথা বলা যাবে না, যেহেতু ইজা কুলতা লি সাহেবিকা আনসিত ইয়াউমাল জুমআতুল ইমাম ইয়াখতুব ফাকাদ লাগাউত, তুমি যদি তোমার সাথীকে চুপ করতে বলো, তুমি কথা বলছো না, একজন কথা বলতে তাকে চুপ করতে বলো, তাহলে তোমার সেটা কি হবে, তোমার জুমা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন বোঝা গেল কি, যে জীবেজাত পাপের মধ্যে একটা পাপ মানে আপনার ক্ষতি, সেটা হচ্ছে কি, যদি জুমা বাতিল হয়ে যায় তার জুমা সব পেলেন না, বিশাল ক্ষতি, এই জন্য জীবেজাত পাপ। বেচারা আর দুটো কথা বলবো হালকা করে, তারপর আপনাদেরকে ছেড়ে দেবো। হারানো বস্তু মসজিদে খোঁজা, যদি আপনার কোন জিনিস হারিয়ে যায় তো সেই জিনিসটাকে মসজিদে খুঁজবেন না। এখন মসজিদের ভিতরে কোন জিনিস হারিয়ে গেছে আপনি খুঁজছেন সেটা সেটা কথা না, আপনি এলান দিচ্ছেন, দেখছেন যে বড় জামাত আপনার বাইরে কোথাও হারিয়ে গেছে, ওগো আমার একটা ছাগল হারিয়ে গেছে, তোমাদের কেউ পেয়েছ দেখেছ, এটা মসজিদে বলা যাবে না, মসজিদের মাইকিং করা যাবে, একই কথা, মসজিদে মাইকিং করা, মসজিদের মাইক ব্যবহার করা, তোমার ছাগল হারিয়েছে গরু হারিয়েছে তো মসজিদে কি, মসজিদে কি ছাগল গরু হারানোর জন্য কি করা হয়েছে নাকি, এটা করা হয়েছে ইবাদতের জন্য, খালি আজান দেবে আজানের জন্য, তো সেটাকে গ্রামের কাজে ব্যবহার করা হয়। অবশ্য বিপদ আপদ হলে আলাদা কথা, কোথাও আগুন লেগেছে বলা হলো ওগো অমুক জায়গাতে আগুন লেগেছে, কিন্তু ছাগল হারিয়ে গেছে আপনি মাইকে অ্যানাউন্স করছেন খবরদার, এরকম করা জায়েজ না। আর যদি কেউ করে, যদি কেউ এটা মানল না যে মসজিদে কিছু খুঁজতে হয় না, কিন্তু কেউ খুঁজলো এলান করলো ওগো আমার এই জিনিসটা হারিয়ে গেছে কেউ জানো কিনা, তাহলে কি বলতে হবে, তাকে বদদোয়া দিতে হবে, আল্লাহ যেন তোর জিনিস ফিরিয়েই না দেয়, মসজিদে জিনিস খুঁজছিস আল্লাহ যেন লা রাদ্দাহ আল্লাহ ইলাইক, আল্লাহ যেন তোর জিনিস ফিরিয়েই না দেয়, তেমনি মসজিদে কোন জিনিস কেনা বেচা করা যাবে না, বুঝতে পারছেন, কোন জিনিস কেনাবেচা করা যাবে না, এমনকি ইসলামী বই কোরআন শরীফ কিংবা আতর শরীফ, আতর বিক্রি করতে আসেন, আসেন আতর ওলারা কোরআন ওলারা, কিংবা অনেক হুজুররা আছে ব্যাস ভালো নামাজি লোক, সঙ্গে ইসলামী বই ক্যাসেট কোরআন নিয়ে এসে কোথায় বিক্রি করে, মসজিদের ভিতরে বিক্রি করে, ঠিক না, জায়েজ না। আর যদি কেউ না মেনে করে তাকে বদদোয়া দিয়ে বলেন আল্লাহ যেন তোর এই ব্যবসায় বরকত না দেখ, লাভ না দেখ, তোর ব্যবসায় যেন লাভ না হোক, বদদোয়া খাওয়ার যোগ্য, মসজিদে যা করতে হয় না তাই তুই করছিস, অতএব ইদা রাআইতুম মান ইয়াবিউ ওয়া ইয়াবতাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহ আল্লাহু তিজারাতাক, ব্যবসা করতে দেখলে তাকে বলো যেন তোমার ব্যবসায় লাভ না হোক, ওয়াইদা রাআইতুম মান ইউনশিদু ফীহি দাল্লাতান ফাকুলু লা রাদ্দাল্লাহু আলাইকা দাল্লাতা জাল্লাতাক, তার মানে তুমি এখানে খুঁজছো তোমার জন্য আল্লাহ তাক সেই জিনিসটা ফিরিয়েই না দেয়। বেশ, আর শেষকালে একটা কথা বলে সেটা শেষ করব, সেটা হচ্ছে ক্রোধের সময় কথা বলবেন না, যখন খুব রাগ হবে তখন কথা বলবেন না, কারণ যখন রাগ হবে তখন কথা বললে আপনি এমন কথা বলবেন যা বলা উচিত না, বিশেষ করে তার সামনে যার সামনে সেরকম কথা বলা উচিত না, ওস্তাদের সামনে কিংবা কোনো বড় মানুষের সামনে, স্বামীর সামনে, আপনি মহিলা ডেকে গেছে খুব এবার খুব কথা বলছে, কোনো কোনো মহিলা চুপ হয়ে যায়, আর কোনো কোনো মহিলা আছে চাবুলি ঠোঁটের জোর হয় খুব, ঠোঁট কাটা বলে না, ঠোঁট দিয়ে খুব কালেমা বেরোতে থাকে, কালেমা পাঁচ কালেমা চলছে, আর যা মন তাই বলছে স্বামীকে, শুয়োর কুকুর ভেড়া ছাগল ইত্যাদি যা মন তাই বলে যাচ্ছে, এরকম আছে না নেই, এ হচ্ছে দুনিয়া। ওই যে বলছিলাম না, এক ব্যক্তি বলছিল যে বিয়ে কাকে বলে, বিয়ে কি করে, কি বিয়ে করলে কি হয় সুখ, তো বলছে বিয়ে তুমি জানো না, বলছে না বিয়ে করনি, বলছে না, তো বলছে জাহান্নাম দেখেছ, বলছে না হুজুর জাহান্নাম কি করে দেখবো, বলছে বিয়ে করো তাহলে জাহান্নাম দেখতে পাবে, এই যে এইখানে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষণে, আর সংসার জাহান্নাম হয় কার গুণে, রমণীর গুণে, এমন রমণী আছে যে সেই রমণীর জন্য সেই স্ত্রীর জন্য আপনার জান্নাত দুনিয়াতেই জান্নাত, আর এমন স্ত্রী আছে আপনার জান্নাতের মতো সবকিছুই আছে কিন্তু তাও তারই মাঝে আগুন জ্বলছে দাও দাও করে আপনি জ্বলছেন, কিসের জন্য, ওই স্ত্রীর জন্য, এই যে হযরত তোমার বলেছেন না স্ত্রী হচ্ছে কয় প্রকার, তিন প্রকার, তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে আল্লাহ আকবর, মেহতাজ মানে তাকে বলতেই হবে না, বর্ণনাই করতে হবে না, সে আপনার, হ্যাঁ সে এমন সঙ্গিনী যে দুনিয়াতেই আপনি জান্নাত লাভ করেছেন। দু নম্বর হচ্ছে প্রভু, হ্যাঁ তাকে আবার নমো নমো করতে হয়। আর তিন নম্বর হচ্ছে যে গলার বেড়ি, আল্লাহ যার গলা ইচ্ছা গলায় ঝুলিয়ে দেন বাস, সন্তানের আধার, শুধু সন্তান পয়দা করতে জানে আর কিচ্ছু জানে না সে, গলায় বেড়ি, স্বামী যায় যেখানে যায় সঙ্গে করে যেন একটা ব্যাগ নিয়ে যায়। হ্যাঁ এইভাবে স্ত্রী যার ভাগ্যে যেমন পড়ে, আল্লাহ তাআলা এটা ইচ্ছা, আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, যাকে যেমন স্ত্রী আল্লাহ তৈরি করে রেখেছেন তাকে তেমনি বিতরণ করে দিয়েছেন। এখানে বলার কিছু নেই, আমি এটা নেবো না বলে ফেলে দেওয়ার উপায় নেই, ফেলে দেওয়ার উপায় থাকলে সঙ্গে সঙ্গে পাল্টে দিত, তাই না? দোকানে যান একটা ময়লা বা ছিনা নোট দিলে তখন তাড়াতাড়ি না না এটা পাল্টে দেন, হয় না? হয় না। আপনি জামা কাপড় কিনে নিয়ে এলেন, তারপর ঘরে এসে পরে দেখলেন টাইট হচ্ছে, দোকানে নিয়ে গেলেন, ভাই এটা আমার টাইট হচ্ছে একটু লম্বা, বলা যায় না যায় না? কিন্তু বউ বিয়ে করে নিয়ে আসার পরে যদি আপনি দেখেন, হ্যাঁ জুতো যদি পায়ে টাইট হয় জুতোটা পাল্টানো যায়, কিন্তু বউ পাল্টানো অত সহজ না, একবার হুঁ বললেই খালাস, একবার যখনই আপনি বলেছেন কাবিল তো কবুল করে নিলাম তখন সেটা পাল্টানো সহজ না, পাল্টানো যায় কিন্তু সহজ না। এই জন্য সন্তুষ্ট থাকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন মুমিন মুমিনকে এভাবে দেখবে, স্ত্রীকে দেখবে, তখন যেন তাকে ঘৃণা না করে, তার কারণ একটা চরিত্র খারাপ হলে আরেকটা চরিত্রে রাজি হয়ে যেতে পারে। কিন্তু যদি মহিলা তার ভাগ্যে এমন হয় যে তার গলায় বেড়ি, তো সারা জীবন তাকে ওই বেড়ি টেনে টেনে যেতে হবে। যে এক লোক ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে, ফল খাচ্ছে আর ফুলের সুগন্ধ, পার্ক খুব সুন্দর, চারিদিকে এখানে ঝর্ণা ওখানে ঝর্ণা, জান্নাত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পায়ের জুতো তার লাগে 42 নম্বরের, বেচারি পড়েছে 34 নম্বরের, কেমন আরাম লাগবে বলুন তো পার্কে ঘুরতে? ঠিক সেই রকম সংসার, আর বেশিরভাগ সংসার কষ্ট করে, তা সব আছে, পাঁচতলা বিল্ডিং, টাকা পয়সা কোনো অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে বউটা এমন যে ওই টাইট জুতোর মতো বেচারি জান্নাতে থেকেও জান্নাতের সুখ পাচ্ছে না, এমন হয় না? হয় না। অধিকাংশ সংসার, অধিকাংশ সংসার তাসের ঘর, চলে টানে আর না হয় ঠেলায়, টেনে টেনে টেনে টেনে স্বামী কোন রকম সহ্য করে করে নিয়ে সেই স্ত্রী কিনে সংসার করছে, না হয় ঠেলায়, যদি তালাক দিই ওর বাবা আছে জামরেল, সঙ্গে সঙ্গে কেস ছুকে দেবে, না হয় তো আবার সন্ত্রাসী আছে, উড়ে বাপরে, হ্যাঁ সেই বউকে নিয়ে থাকতেই হবে। আবার যদি পঞ্চায়েতের প্রধান এখন মহিলা হচ্ছে, সেই মহিলা আপনাদের ইউনিয়নের প্রধান মহিলা, আর বিচার করবে, কান ধরে ওট বস করাবে, মহিলাদের সামনে অপমান, বউকে কিছু বললেই অপমান হবে, এখন তো আবার সমান সমান না, নারী পুরুষের অধিকার সমান, অতএব বলার কিছুই নেই। এখন বুঝতেই পাচ্ছেন আল্লাহ তাআলা যার ঘাড়ে চাপিয়ে দেন তাকে কি করতে হয়, বহন করতে হয়। আল্লাহুল মুস্তান, আল্লাহুল মুস্তান, রাগের সময় কথা বলতে হয় না, না স্বামী আর না স্ত্রী, না কোনো বড় মানুষের সামনে, কারণ সেই সময় এমন গালাগালি করবেন, এমন কথা বলে দেবেন, বেফাস কথা বেরিয়ে যাবে, আবার এমন এমনও কথা বেরোতে পারে যে আপনার ইমানটাই চলে যাবে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। রাগের সময় আপনাকে কেউ কথা বলল, এই জন্য বলতে যখন রাগের কেউ রেগে যায় তাকে আল্লাহ স্মরণ দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা বলে না, এ সাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে না, না খবরদার না, খুব রেগে গেলে তখন নবীর নামে এমন একটা কথা বলবে সে কাফের হয়ে যাবে, খুব সাবধান। রাগের সময় যখন রাগ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, তার মানে রাগটাকে দমন করার চেষ্টা করো, আর সে সময় বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেননা রাগ কোত্থেকে আসে, শয়তানের পক্ষ থেকে, শয়তান চায় যে মোমেন রাগ করুক, আর এমন রাগ করুক যে রাগের ফলে সে তার বউকে তালাক দিয়ে দেয়, তাই না? আর এই জন্যই শয়তান খুশ হয়, ওই যে সিংহাসনে যখন রাতের বেলাতে পানির উপরে সিংহাসন বিছিয়ে হিসাব নেয়, তখন সব থেকে ভালো লোককে যে হ্যাঁ বহু পাপ করিয়েছে, এক একজন এক এক রকম পাপ করিয়েছে, কিন্তু সেই চেলা সেই শিষ্য সব থেকে ভালো হয় যে তার স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগিয়ে তালাক দেওয়া করিয়েছে, বাস এই কথা শুনে শয়তান সিংহাসন ছেড়ে নেমে গিয়ে তাকে নিয়ে কোলে নিয়ে নাচতে লাগে, বেটা তুই কাজের মতো কাজ করেছিস, এসব কিসের ফল? রাগের ফল। কথায় বলে বাংলাতে বলে রাগ হচ্ছে চণ্ডাল, রাগ খুবই খারাপ জিনিস, রাগ এমন হয় আগুন আর শেষকালে ছাই, ছাই যখন আপনার রাগ পস্তানি কোনো কাজ দেবে না। রাগ হলো যা বলবেন বলুন, আপনি স্ত্রীকে বহু কিছু বলছেন কিন্তু ত দিয়ে কোনো কথা বলবেন না, এই ত দিয়ে কথা বললে কি হবে, তয়ে শব্দ কাছে এলেই সঙ্গে সঙ্গে তালাক তালাক তালাক, তোর মাকে তালাক, তোর সাত গোষ্ঠীকে তালাক, সাথে মাকেও সঙ্গে তালাক দিয়ে দেয়। তুই মায়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে নাকি? না হুজুর, রাগে বেড়েই যাচ্ছে, রাগে তার তালাক, তালাক তোর মাকে তালাক, তোর সাধুষ্টিকে তালাক, তোমার সবাই সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও। খবরদার, রাগ যদিও হয় রাগের সময় একটু কন্ট্রোল করুন, দমন করুন, খবরদার তোয়া দিয়ে কোন শব্দ বলবেন না, কারণ তালাক বেরিয়ে গেলে বুঝতে পারছেন আবার ফতোয়ার পাল্লায় পড়তে হবে। তিনবার বলেছো, এই তো মোল্লারা ফতোয়া দিয়ে দিল যে হিল্লে করতে হবে, এই সর্বনাশ, আমি তোমার কাছে আবার অন্য কাজে কেন যাব, না যেতে হবে, উপায় নেই, এই নিয়ে আবার এক পুরুষের সঙ্গে বিয়ে দাও, এই নানা রকম এসব হিল্লে চিল্লে পিল্লের পাল্লায় না পড়ার আগে আপনাকে সাবধান হওয়া দরকার, যে যা বলবেন বলুন, স্ত্রীকে গালাগালি করুন যা করবেন, কিন্তু তলা ত দিয়ে কথা বলবেন না, না হলে পরে নিজের সর্বনাশ, নিজের পায়ে কুল মারবেন, আর তখন আপনি আপনার মাথা ফেটে গেলে চুন লাগাবার চুন পাবেন না, বড় ক্ষতি হবে, তখন ওই মোল্লাদের মোল্লা মুন্সিদের পাল্লায় পড়বেন, হুজুরদের পাল্লায় পড়বেন, কে বলবে তালাক হয়েছে, কে বলবে হয়নি, কে বলবে হিল্লে করে দিতে হবে, কে বলবে ফিরি, এ নানা রকম ফতোয়াবাজি, নানা রকম ঝামেলায় তখন পড়তে হবে, লোকে কথা বলবে, আপনার মান সম্মান যাবে, আপনার বইয়ের মান সম্মান যাবে, নানা চর্চা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ থেকে দূরে রাখুন, এবং হয় না হয় ফতোয়াবাজিতে পড়বেন, সেটা এখন ফতোয়া আমি দিচ্ছি না, তালাক হলো না হলো সে ফতোয়া না, ফতোয়া আমি বলছি কি, ফতোয়াবাজিতে পড়বেন, কেউ বলবে হয়েছে, কেউ বলবে হয়নি, শেষকালে কেউ হিল্লের কথাই মানবেন, কেউ হয়তো সৌদি আরবের মোল্লার কথা মানবে না, নিজের বাড়ির মোল্লার কথা মানবে, যে হিল্লে করতে বলবে, বন্ধুর সাথে বিয়ে দেবে, চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেবে, এক রাত থাকতে দেবে, তারপরে তালাক দিয়ে দেবে, আবার সে তারপর আবার বিয়ে করে নেবে, হ্যাঁ, এইসব নানা রকম ঝঞ্ঝটে পড়তে হবে। এসব আসার আগে আপনাকে কি করতে হবে, সাবধান হতে হবে, যাতে করে তালাক না বলেন স্ত্রীকে। এখানে অনেক আছে টেলিফোনে কথা বলতে বলতে বলতে বলতে এমন কথা বলে বলছে যে সঙ্গে সঙ্গে তালাক, ভাই তালাক খুব সহজে দেওয়া যায়, আপনার বইয়ের ব্যাপারে কিছু শুনলেন, রাগ হলো ঠিকই, ঠিক আছে, তাকে বলো, তাকে বোঝাও, তালাকটা কেন বলবে, তালাক দেবে, দেশে গিয়ে তালাক দাও, তালাকটা খুবই সহজ জিনিস, তালাক মুখে বললেই তালাক হয়ে যায়, তাই না? এখন আবার বলছে না কোর্টের মাধ্যমে তালাক দিলে তালাক হবে, আর মুখে বললে তালাক হবে না, এটা তো রাজনীতির ব্যাপার হলো, এটা আইনের ব্যাপার, কিন্তু ইসলামী আইন যখন মুখে স্বামী তালাক বলবে তখন তালাক হবে, তবে তার শর্ত আছে, বহু রকমের আছে, কখনো তালাক হয় কখনো হয় না ইত্যাদি ইত্যাদি, সেসব কথা বলছি না আমি, কথা রাগের কথাটা বলছিলাম, যে খবরদার এমন রাগা রাখবেন না, রেগে গো খান তবুও বউকে তালাক দেবেন না, কারণ এতে বড় ঝামেলা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই কথা, যে কথা পাপ কথা বললাম সেই পাপ থেকে দূরে থাকার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।